السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটা ভিন্ন ধর্মী। আমরা এতদিন আকিদা নিয়ে আলোচনা করে আসছিলাম, আজকে একটা ভিন্ন ধর্মী, যেহেতু প্রশ্ন খুব আসছে ব্যাপারে, মহিলাদের ব্যাপারে। যদি কোনো মহিলার স্বামী মারা যায় বা আত্মীয় মারা যায় তো শোক পালন করতে হয়, তাই না? শোক পালন করতে হয়। যদি স্বামী ছাড়া অন্য কেউ হয় তাহলে কতদিন শোক পালন তার জন্য জায়েজ? আর যদি স্বামী হয় তাহলে তার জন্য কতদিন শোক পালন করা ওয়াজিব? এই একটা মশলা। এবং সেই শোক পালনে সে কি করতে পারবে কি করতে পারবে না এটা নিয়ে জানার বিষয় আছে। যেহেতু এটা বেশি ঘটমান নয়, মানে ডেলি একজন স্বামী মরছে এমন না, মরছে সারা পৃথিবীতে, কিন্তু সবাই তার মশলা জানতে চায় না বা মানে না। যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, তারাই না মানবে। এই জন্য এই ব্যাপারে জানার ব্যাপার খুবই কম আছে, যদিও বই পুস্তক আছে, কোনো ভিডিও পাবেন। তো আমরা আজকে দেখব যে আত্মীয় মারা গেলে, স্বামী মারা গেলে মহিলারা কতদিন শোক পালন করতে পারবে, যাকে ইদ্দত বলা হয়, ইদ্দত পালন করা বা হিদাত বলা হয়। হিদাত বা শোক পালন করা মহিলাদের জন্য, স্বামী মারা গেলে, আত্মীয় মারা গেলে। যাই হোক, স্বামী মারা গেলে বিরহ বিধুরা বিধবা স্ত্রীকেও ইদ্দত ও শোক পালন করতে হবে। এই বিধান হচ্ছে কোরআনের, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। যারা স্বামী মারা গেল, তোমাদের কেউ মারা গেলে, তোমাদের যদি স্ত্রী থাকে তো স্ত্রী কতদিন অপেক্ষা করবে? চার মাস। আরবাআতা আশহুর, শাহর মানে কি? মাস। আরবা মানে চার, আশরা মানে দশ দিন। তাহলে চার মাস দশ দিন সে অপেক্ষা করবে অন্য স্বামী গ্রহণ করার জন্য অথবা শোক পালনের জন্য। চার মাস দশ দিন অপেক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি তুহিদ্দু আলা মাইয়্যিতিন ফাওকা সালাস। যে কোন মুমিন নারীর জন্য বৈধ নয় যে সে তার কোন আত্মীয় মারা গেলে তিন দিনের বেশি শোক পালন করে। বুঝতে পারলেন? এবারে স্বামী ছাড়া অন্য আত্মীয় হলে কদিন? তিন দিন। তিন দিন শোক পালন করবে। অবশ্য সেই শোক পালনে এমন কোন বাধ্যবাধকতা নেই যেমন স্বামীর ব্যাপারে আছে, সেটা আমরা পরে বলছি। ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তবে স্বামী মারা গেলে চার মাস দশ দিন শোক পালন করবে। কেন হুজুর, এটা কি ব্যাপার? আপনারা জানেন স্বামী হচ্ছে স্ত্রীর কাছে কি? অবশ্য বর্তমান যুগে তুতুকারি করতে করতে স্বামী হয়ে গেল, কিরে কেমন আছিস, তাই না? তারপরে স্বামী হয়ে গেল। তারপরে আজকাল তো নারী পুরুষ সমান, তাই না? কিন্তু আসলে ইসলামে এবং অন্যান্য ধর্মেও আছে, স্বামী হচ্ছে স্ত্রীর কাছে কি? জান্নাত অথবা জাহান্নাম। স্বামী হচ্ছে স্ত্রীর কাছে সিজদা যোগ্য। যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা জায়েজ হতো তাহলে মহিলাকে বলা হতো তুমি তোমার স্বামীকে সিজদা করো, যেহেতু বিশাল হক তার। এই হক নিয়ে বহু কথা আছে, বহু হাদিস আছে, আপনারা জানেন, শুনেছেন সেগুলো। কিন্তু মহিলারা আজকাল এগুলো মানে না, বরং স্বামীও অনেক সময়ে অত খেয়াল করে না, বাবা কোন রকম সংসার চললেই হলো। তো স্বামী হচ্ছে সিজদা যোগ্য, যদি জায়েজ হতো স্ত্রীকে সিজদা করতে। তো সে যদি মারা যায় তাহলে তারপরে কি কোনো অধিকার আছে, কিছু করণীয় আছে, কর্তব্য আছে স্ত্রীর? সেটা আমরা দেখব। বলা হয়েছে এটা কেন করা হয়। প্রথমত, চার মাস দশ দিন যে ইদ্দত পালন করবে তার এই চার মাস দশ দিনের ভিতরে তার গর্ভে কিছু আছে কি না পরিষ্কার হয়ে যাবে। আর যদি গর্ভে বাচ্চা থাকে তাহলে প্রসবকাল পর্যন্ত কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, যাতে বংশে সংমিশ্রণ না ঘটে। অনেক সময় বংশে সংমিশ্রণ ঘটে, যেমন বললাম ওই পেটে বাচ্চা নিয়ে বিয়ে করে নিল, এমন বাচ্চাটা কার জানি না। তারপর অনেক বউ আছে যারা পরকিয়া করে, স্বামীর সংসারে থেকে পরকিয়া করে, বাচ্চা ঢুকিয়ে নিল, স্বামীর পাত্তা নেই, স্বামী বিদেশে আছে কিংবা স্বামী খেয়াল নেই, অন্য সঙ্গেও মিলন করে বাচ্চা পেটে চলে এলো, এই জন্য বলে মনে জানে পাপ আর মায়ে জানে বাপ। আপনার বাপকে আমার বাপকে কে জানবে? মা জানবে। এই কথাটার দাম আছে বাংলা কথা? মনে জানে পাপ, আপনি বলেন আপনি কি পাপ করেছেন, অন্য জানেন, আপনি জানবেন, আপনার মন জানবে। আর একমাত্র মাই জানে যে বাচ্চার বাপ কে, যে যার স্বামী স্বামী ঘরে আছে সেই স্বামী কি তার বাপ না অন্য কেউ বাইরের বাপ আছে, সেটা একমাত্র স্ত্রী জানবে। কত বড় খেয়ানত এটা, খেয়ানত না, যে স্বামীকে ধোকা দিয়ে অন্যের সন্তান ঢুকিয়ে নিল। এইটা যেন না হয় যে পেটে বাচ্চা আছে আবার অন্য একটা তার অন্য স্বামী সহবাস করলো, সে ভাবলো আমারই বাচ্চা। এই বংশের সংমিশ্রণ যাতে না ঘটে তার জন্য ইদ্দত করা হয়েছে। তাছাড়া এতে স্ত্রীর নিকট স্বামীর যে মর্যাদা সেই অধিকার, তার অধিকার অভিব্যক্তি ঘটে, প্রকাশ ঘটে, বিকাশ ঘটে। যে স্বামীর এত বড় মর্যাদা, যেমন বললাম সিজদা যোগ্য জান্নাত অথবা জাহান্নাম, তার মর্যাদা প্রকাশের জন্য শোক পালন করতে হবে। হ্যাঁ, তবে যদি স্ত্রী গর্ভবতী হয় তাহলে আল্লাহ তাআলার বিধান ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদানা হামলাহুন্না, যারা গর্ভবতী তাদের ইদ্দতকাল কত? ওই প্রসবকাল পর্যন্ত। আর তার এক ঘন্টাও হতে পারে, দু ঘন্টাও হতে পারে, তাই না? দেখছেন কত সহজ, এক ঘন্টা দু ঘন্টা পর মারা গেল স্বামী, তার দু ঘন্টা এক ঘন্টা পর বাচ্চা প্রসব হলো, হয়ে গেল শেষ। হ্যাঁ, তো এই হলো গর্ভবতীর জন্য। তবে গর্ভবতী না হলে যেমন বলা হলো চার মাস দশ দিন অপেক্ষা করবে, এটা কিন্তু মাসিকের সাথে সাথ নাই, যেমন তালাকের ব্যাপারটা বলছিলাম, তালাককে যেমন মাসিকের সাথে সাথ, এখানে কিন্তু মাসিকের সাথে না। বিধবার বিবাহের পর বাসর না হয়ে থাকলেও ওই ইদ্দত পালন করতে হবে। বলে হুজুর বিয়ে হয়েছে, যেমন অনেকে অনলাইনে বিয়ে করছে, তাই না? বিয়ে করার পর, বিয়ে পড়ানো হয়ে গেল, হওয়ার পরে স্বামী মারা গেল, এখনো দেখাই হলো না, তাকে ইদ্দত পালন করতে হবে না হবে না? হবে। মিলন না হলেও ইদ্দত পালন করতে হবে, যেহেতু সে তার স্বামী মর্যাদা। কিশোরী, নাবালিকা বা অতিবৃদ্ধা হলেও ইদ্দত পালন করতে হবে। হুজুর তার মাসিক, তার কিছু নেই, অনেক বুড়ি, নব্বই বছরের বুড়ি, তবুও স্বামী মারা গেছে, তাকে কি করতে হবে? ইদ্দত পালন করতে হবে। রাজেই তালাক প্রাপ্তা স্ত্রী, রাজেই মানে এক তালাক দিল, দিয়ে আর ফিরিয়ে এবারে ফিরিয়ে নিতে পারে, তাই না? ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে পারে, একে রাজেই তালাক প্রাপ্তা বলে। তার স্বামী মারা গেলে নতুন করে স্বামী ইদ্দত পালন করতে হবে। তালাক দিয়েছে, এখনো হারাম হয়ে যায়নি, স্বামী মারা গেল, তখন নতুন করে যখন থেকে মারা গেছে তখন থেকে চার মাস দশ দিন অথবা প্রসবকাল কি করতে হবে? ইদ্দত পালন করতে হবে। কোন কারণে ইদ্দতের সময় পিছিয়ে দেওয়া যায় না, যে স্বামী মারা গেছে আমি এখন হজ করতে যাচ্ছি তো চার মাস দশ দিন পরে পালন করে নেব, চলবে? যে আমি আমার ছুটি, স্কুলে ছুটি নেই, স্কুলে ছুটি নেব, পরে আমি চার মাস দশ দিন কাজা করে নেব, এরকম হবে নাকি? না, সময় সময়ই, যেমন রমজানের রোজা এসে, রমজান এসেছে রোজা ওই সময়ই পালন করতে হবে। কাজা করা যায় রমজানের রোজা, কিন্তু ইদ্দতের কাজা করা যায় না, বরং ওই স্বামী মারা গেছে তখন থেকেই ইদ্দত তাকে পালন করতে হবে, স্বামী মৃত্যুর পর থেকে ইদ্দত পালন শুরু হয়ে যাবে। আচ্ছা, স্বামীর মৃত্যুর খবর চার মাস পর যদি কেউ জানতে পারে যে আমার স্ত্রী মারা, আমার স্বামী মারা গেছে বিদেশে, চার মাস পর, কখন মনে হচ্ছে চার মাস আগে, তাহলে ওই মহিলাকে কদিন ইদ্দত পালন করতে হবে? শাহ আলম, আবার বলছি, প্রশ্ন করছি, স্বামী বিদেশে মারা গেছে, চিঠি পৌঁছলো চার মাস পর, লেখা আছে অমক তারিখে, মানে চার মাস আগে তার স্বামী মারা গেছে, এখন এই স্ত্রীকে কতদিন ইদ্দত পালন করতে হবে? মাত্র দশ দিন, শোনার পর থেকে নয়, সেদিন থেকে স্বামী মারা গেছে সেই দিন থেকে ধরে চার মাস দশ দিন, অতএব সে মাত্র দশ দিন পালন করবে। যদি চার মাস দশ দিন পার হয়ে গিয়ে থাকে তার আর ইদ্দত নেই, কারণ ইদ্দত পার হয়ে গেছে, স্বামী খবরই আসেনি, তখন তার আর ইদ্দত নেই, বুঝতে পারলেন ব্যাপারটা? শোনার পর থেকে না, বরং স্বামীর মরার পর থেকে, মরার দিন থেকে চার মাস দশ দিন। উম্মে আতিয়ার হাদিস, তিনি বলছেন কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাশ, আমাদেরকে নিষেধ করা হতো যে স্বামী ছাড়া অন্য কারোর জন্য, কোন মাইয়িতের জন্য তিন দিনের বেশি শোক পালন করি, ইল্লা আলা জাওজিন আরবাত আশহরি ওয়া আশরা, কি কি করতে হবে? ওয়ালা নাকতাহিল, এই ইদ্দতের মধ্যে চার মাস দশ দিন সুরমা লাগাতে পাবো না, ওয়ালা নাতাতাইয়াব, সেন্ট ব্যবহার করতে পারবো না, ওয়ালা নালবিসু সাওবান মাসবুগান, আর রঙিন কাপড় ব্যবহার করতে পারবো না। তবে সেন্ট ব্যবহার কোন সময় যায়, উনি বলেছেন মাসিকের পর যখন গোসল করে তখন বিশেষ অঙ্গে সেন্ট ব্যবহার করে তার দুর্গন্ধ দূর করা যায়। তো এই অনুমতিটা তখন দেওয়া হয়েছে বা মহিলাদেরকে দেওয়া হয়েছে। বলা হয়েছে মুতাওয়াফা আনহা জাওজুহা লা তালবাসুল মুআসফা মিনাস সিয়াব ওয়ালাল মুমাশশাকা ওয়ালাল হুলি ওয়ালা তাখতাদি ওয়ালা তাকতাহিল। কোন রঙিন কাপড় জাফরান দিয়ে রঙিন কাপড় কিংবা কোন অন্য কোন রং মাটি ইত্যাদি যে রঙিন কাপড় হয় সেই রঙিন কাপড় ব্যবহার করবে না, আর খেজাব লাগাবে না, যেমন মেহেন্দি লাগাবে না, চুলে মেহেন্দি লাগানো হয়, হাতে মেহেন্দি লাগানো হয়, লাগাবে না। ওয়ালা তাকতাহিল চোখে সুরমা লাগাবে না। বিস্তারিত বলছি। তাহলে এখান থেকে কি বলা হলো যে মহিলা ওই সময়ে ওয়ালাল হুলিটা বলা হয়নি, ওয়ালাল হুলি আর কোন রকমের অলংকার ব্যবহার করবে না, ওয়ালা তালবিসুল হুলি অলংকার ব্যবহার করবে না। তাহলে স্বামী মারা গেলে সাথে সাথে সেই মহিলা কি হয়ে যাবে, বিধবা হয়ে যাবে। তার তখন শুরু হয়ে যাবে এই সময়কাল যে সময়ে সে অলংকার ব্যবহার করতে পারবে না, রঙিন চকচকে সুন্দর কাপড় ব্যবহার করতে পারবে না, সেন ব্যবহার করতে পারবে না, প্রসাধন করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, স্বামী মারা গেল সঙ্গে সঙ্গে গিয়ে কি হাতে চুড়ি ভাঙতে হবে? না না, এটা হিন্দুরা করে, ঠিক আছে। কিন্তু অলংকার থাকলে অলংকার খুলতে হবে না? হবে না। অলংকার তো সৌন্দর্যের জন্য, নাক ফুল হোক, হাতে চুড়ি হোক, আর কানের দুল হোক, কি করতে হবে? নাকের ফুল কানের দুল খুলে ফেলতে হবে। ওলামারা পরিষ্কার বলছেন তানজা তাখলা মানে খুলে ফেলতে হবে। সুন্দর কাপড় পরে আছে, সে কাপড় চেঞ্জ করবে না? করবে না, করতে হবে। তাকে বিধবার লিবাস পরতে হবে, যেটা সাদা সিদের লিবাস, ঠিক আছে, কোন রং নেই ঠিকই, কিন্তু সাদা সিদের লিবাস পরতে হবে এবং অলংকার খুলে ফেলতে হবে। এ মানে নয় যে চুড়িটাকে ভাঙতে হবে না, চুড়ি ভাঙার দরকার নেই। সোনার চুড়ি যেমন খুলে ফেলেন, কাঁচের চুড়িও তেমনি খুলে ফেলবে এবং অলংকারও মহিলা খুলে ফেলবে। বিস্তারিত বলছি। নম্বর এক, প্রত্যেক সুন্দর পোশাক, তবে এর জন্য কোন নির্দিষ্ট ধরনের বা রঙের কাপড় নেই, যে কাপড়ের সৌন্দর্য নেই সেই কাপড় পরিধান করবে, সাদা হোক কিংবা কালো হোক কিংবা অন্য কোন রং হোক, সাদা মাঠা কাপড়। যে রঙে আকর্ষণ নেই, এমনকি সাদা কাপড় অনেক আকর্ষণীয় আছে চকচক চকচক করে দেখে, না, সে কাপড়ও পরতে পারবে না। নির্দিষ্টভাবে কালো পোশাক ব্যবহারও বিধিসম্মত নয়, যে কালো পরতে হবে তা না, যে কোনো রং পরতে পারে কিন্তু সেই রংটা যেন দৃষ্টি আকর্ষী না হয়, যেমন লাইট কালার আমরা বলি না, লাইট কালার পরবে সমস্যা নেই। নম্বর দুই, কি করতে হবে? সর্বপ্রকার অলংকার বর্জন করতে হবে। সর্বপ্রকার অলংকার মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, পায়ের নখেও অলংকার আছে তাই না? মহিলাদের সাজসজ্জা আছে, পায়ে আংটি, আঙ্গুলে আংটি পরে, নখে নেল পালিশ লাগা, ইত্যাদি ইত্যাদি। মেয়েদের তো সব সাজা, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত। তো এই সর্বপ্রকার অলংকার থেকে সে দূরে থাকবে। অবশ্য সময় দেখার জন্য হাতে ঘড়ি বাঁধা, ঘড়ি বাঁধাতে দোষ নেই, মানে সে অফিসার বা তার প্রয়োজন আছে সময় দেখার জন্য, তো হাতে ঘড়িটা বাঁধা থাকতে দোষ নেই। প্রয়োজন না হলে বা রাখার মতো পকেট বা ব্যাগ থাকলে হাতে বাঁধবে না। হ্যাঁ, যদি হাতে না বেঁধে কাজ চলে তো হাতে বাঁধবে না, কারণ ঘড়ি তো সৌন্দর্য আনে। তিন, কি করতে হবে? সর্বপ্রকার প্রসাধন, অঙ্গরাগ, সুরমা, কাজল, আপনার কি বলো এটাকে, নেল পালিশ, ঠোঁট পালিশ, যত রকমের পালিশ আছে সব পালিশ কি হয়ে যাবে, এখন বালিশ, খালাস, আর ব্যবহার করতে পারবে না। কোন রকমের রং, প্রসাধন ইত্যাদি, আপনার পাউডার, ওটাকে কি বলে, মেকআপ, তারপরে ক্রিম, ক্রিম কত রকমের ক্রিম আছে, এসব ব্যবহার করতে পারবে না। মাত্র মাত্র কদিন হয়, এই যে গর্ভকাল অথবা 4-10 দিন, তারপরে আবার যে কে সেই, আবার সে সাধারণ মহিলা হয়ে যাবে। এটা মনে রাখবেন যে বিধবা যখন হয় আজীবন বিধবা থাকবে না, আজ এই বিধবার লিবাস কদিন পরবে, মাত্র 4-10 দিন, অন্যান্য ধর্মে আছে সারা জীবনই বিধবা, সে অলংকার পড়তে পারবে না, সে রঙিন কাপড় করতে পারবে না, এরকম ইসলামে নেই। ইসলামে কদিন মাত্র? 4-10 দিন অথবা গর্ভকাল পর্যন্ত। বেশ, চার, সর্বপ্রকার সুগন্ধি, কোন প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সেন্ট বলেন, আতর বলেন, সুবাসিত সাবান বলেন, তেল বলেন, ওই যে মাথার কি তেল আছে আমাদের, যে তেলগুলো পাওয়া যায় আমাদের দেশে, কেয়া তেল, তারপরে আপনার সেন্ট জাতীয় আমলা তেল, কি কি সব আছে, এসবগুলো ব্যবহার করতে পারবেন। এমনকি নিজের ছেলে মেয়েকেও বা অন্য কাউকে সেন্ট জাতীয় কিছু লাগিয়েও দিতে পারবেন, কারণ হাতে সেন্ট লেগে যাবে, যেহেতু সুগন্ধি হাতে এসে যাবে তাই। অবশ্য মাসিক থেকে পবিত্রতার সময় যেভাবে আগেই বললাম, দুর্গন্ধ দূর করার জন্য ওখানে লাগাতে পারবে। পাঁচ, কি করতে হবে? পাঁচ নম্বর, স্বামী গৃহের বাইরে যেতে পারবে না। ঈদ পালন করতে হবে কোথায়? স্বামী গৃহে। যেহেতু স্বামী গৃহে ঈদ পালন ওয়াজিব, তবে একান্ত প্রয়োজন বা অজ্ঞতায় পর্দার সাথে বাইরে যাওয়া বৈধ। যেটা একবারেই উপায় নেই, ঘরে বাথরুম নেই, বাইরে যেতে হবে না? হবে না, হবে। ছাত্রী যদি হয়, স্কুল কামাই করলে হবে না তো যেতে পারবে। শিক্ষিকা যদি হয়, স্কুল কামাই করা যাবে না তোই যেতে পারবে। কেউ না থাকলে গরু ছাগল ফসলাদি দেখাশোনা করতেও পারে। পাড়া গ্রামের মেয়েরা গরু ছাগল ইত্যাদি নিয়ে বাইরে নিয়ে যেতে পারবে। এমন নয় যে ঘরের ভেতরে খিলবে, বন্ধ করে বন্ধ বসে থাকতে হবে। অনুরূপ স্বামীর বাসস্থানে কোনো আত্মীয় না থাকলে ভয়ের কারণে অন্য কোনো আত্মীয়র বাড়িতে ঈদ পালন করা যায়। এখন স্বামীর ঘরে দেখার মতো কেউ নেই। স্বামীর ঘরে অনেক সময় হয় ঝগড়াঝাটি হয়, স্বামী মারা গেল, আর সেই ঝগড়াঝাটি হলে পরে স্বামীর ঘরে সবাই দুশ্মন, সেখানে সে থাকতে পারবে? সেখানে তো মুশকিল। তখন সে মায়ের ঘরে গিয়ে কিংবা অন্য আত্মীয়র ঘরে গিয়ে ঈদ পালন করতে পারবে। এছাড়া স্বামীর ঘর থেকে বেরিয়ে কুটুম বাড়ি যেতে পারবে না, সোয়ের বাড়ি যেতে পারবে না, প্রতিবেশীর বাড়ি যেতে পারবে না, বেড়াতে যেতে পারবে না, এমনকি হজ করতে যেতেও, ওমরা করতে যেতেও পারবে না। টাকা জমা করে থাকবে, টাকা ফেরত দিতে হবে, তার হজ আর হবে না, কারণ চার মাস দশ দিন তাকে ঘরে থাকতে হবে। অবশ্য মায়ের বাড়িতে থাকা অবস্থায় স্বামীর মৃত্যু সংবাদ পৌঁছলে স্ত্রী সেখানে ঈদ পালন করবে ঈদগাহে। আর ঈদগাহে যেতে পারবে না? পারবে না, ঈদগাহেও যেতে পারবে না, মানে ঈদ কালে ঈদগাহে যেতে পারবে না। ঈদগাহেও মানে নামাজ পড়তে কিংবা মাসিক অবস্থায় থাকলে ঈদগাহে বলা হয়েছে দোয়াতে সামিল হবে, তাই না? তো সেখানেও যেতে পারবে না। ঈদের সময় অতিবাহিত হলে এসব বিধি নিষেধ শেষ হয়ে যাবে, যেমন আগেই বললাম। এরপর রীতিমতো সবকিছু ব্যবহার করতে পারে এবং বিবাহ করতেও পারে। চার মাস দশ দিন পার হয়ে গেছে, তার আবার বিয়েও হতে পারে। বরং যারা ধৈর্যহারা হয়ে ব্যভিচারের পথে পা বাড়িয়ে রাঁড়ের ঘরে সাঁড়ের বাসা করে, অনেক বিধবা আছে, না স্বামী মারা গেছে বিধবা, কিন্তু তলায় তলায় উপপতি, তাই না, উপস্বামী সাঁড়ের ঘরে রাঁড়ের ঘরে সাঁড়ের বাসা করে, তাদের জন্য বিবাহ ফরজ। এই মহিলার জন্য বিবাহ ফরজ, সে বিধবা হল। অনেক অনেক অনেক সমাজ আছে বিবাহ বিধবা বিবাহ জায়েজ না, তাই না? কিন্তু আমাদের মুসলিম সমাজে বিধবার বিয়ে দাও বিশেষ করে তার ফরজ, যদি সে পাপ পথে পা বাড়ায়। ইদ্দতের মাঝে বগল ও গুপ্তাঙ্গের লম পরিষ্কার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পরিষ্কার, তাই না? যেমন পোষা পায়খানা পরিষ্কার করে, গুপ্তাঙ্গের লম পরিষ্কার করতে পারবে, নখ কেটে ফেলতে পারবে, মাছ মাংস ফল ইত্যাদি খেতে পারবে, উত্তম খাওয়া খেতে পারবে। চাঁদের মুখ দেখতে নেই অনেকে মনে করে, না চাঁদের মুখও দেখতে পাবে, চাঁদের আলোতেও বুঝতে পারবে। বিয়ের কোণে স্পর্শ করতে নেই, ও বাবা আমাদের দেশে বিয়ের কোণে স্পর্শ করতে দেয় না, এই বিধবা সদবার হতে হবে, এসব ফালতু। ওদের ওদের ওদের যেটা চলে এসছে, ওদের ট্র্যাডিশনটা আমাদের ঘরে চলে এসছে। আর বিয়ের কোণে স্পর্শ করতে ফালতু কথা, এসব ধারণা কুচা আচার কুসংস্কার। এই বিধবা স্বামীর ওয়ারেস হবে, বিধবা হয় স্বামীর ওয়ারেস হবে না? হবে না, স্বামীর ওয়ারেস হবে। রাজি তালাক প্রাপ্ত হলে, বিদ্যতের ভিতরে বিধবা হলে ওয়ারেস হবে। বাতিল বিবাহ, খোলা তালাক প্রভৃতি ইদ্যতে ওয়ারেস হবে না। বাতিল বিবাহ যেমন ওই যে বললাম, লুকিয়ে চুড়িয়ে বিয়ে করেছে, নাম কে বাস্তে বিয়ে করেছে, তো তাদের তাদের ইদ্যত নেই, আর তাদের ইদ্যতে ওয়ারেস হবে না, এদের শোক পালনের ইদ্যত নেই। অনুরূপভাবে তালাক প্রাপ্ত, তার ইদ্যত অতিবাহিত হওয়ার পর স্বামী মারা গেলে ওয়ারেস হবে না, ইদ্যত পার হয়ে গেছে, খালাস। যদি স্বামী তার মরণ রোগে স্ত্রীকে মিরাজ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে তালাক দিয়েছে বলে জানা যায়, তবে তার ইদ্যত পার হয়ে গেলেও ওই স্ত্রী দ্বিতীয় বিবাহ না করলে তার ওয়ারেস হবে। যদি মনে হয় যে স্বামী একে তালাক দিয়েছে মরার আগে, যাতে করে ইয়ে মিরাজ থেকে বঞ্চিত হয়, তাহলে কিন্তু মানা যাবে না, হ্যাঁ সে ওয়ারেস হবে। যথানিয়মে তিন তালাক প্রাপ্ত হলে অথবা ইদ্যতের পর বিবাহ করে থাকলে সে আর ওয়ারেস হবে না। মনে থাকবে, মিলন না হয়ে স্বামী মারা গেলেও স্ত্রী ওয়ারেস হবে। ওই যেটা আগেও বলেছি যে ছোট বিদেশে বিয়ে করেছে, তারপরে সে মিলনও হয়নি, তবুও কি করতে হবে? স্বামীর শোক পালন করতে হবে, স্বামীর ইদ্যত পালন করতে হবে। এই হল মোটামুটি ইদ্যতের বা আমার কি বলে শোক পালনের বিধান। অনেক ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে এবং দরকার পড়ে, মহিলাদের মাঝে মাঝে নিশ্চয়ই দরকার পড়ে, আমাদের মা বোনেদের দরকার পড়তে পারে। তো আশা করি উপকৃত হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ইসলামী বিধান মেনে চলতে পারি আমাদের ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে, আত্মীয়তার জীবনে এবং সব জীবনেই এবং দেশীয় রাজনৈতিক সব জীবনেই।